জান্নাত সে কার না কাম্য, কিন্তু জান্নাতে যাওয়ার পুঁজি রোজগারের জন্য যে কুরবানি তা আমরা কয়জন করতে পেরেছি? আসুন না আলহেরার সুরে সুরে জান্নাতের বিনিময়ে জান মাল কুরবানি করে এগিয়ে যাই দাওয়াত ও জিহাদের দুর্বার কাফেলায় এবং বলি, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছে নাদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। জান্নাত সে তো ঘরে বসে পাওয়ার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়, তাহার লাগি মনের মুকুরে গড়েছি করণ, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। এসো সবাই জিহাদ করি হক প্রতিষ্ঠার জন্য, জিহাদ যদি কবুল করেন আল্লাহ জান্নাত দিবেন তাতে কোনো সন্দেহ নাই, জিহাদ যদি কবুল করেন আল্লাহ জান্নাত দিবেন তাতে কোনো সন্দেহ নাই, সেই জিহাদে যেন আমি হতে পারি ধন্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছে নাদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। আল্লাহ তুমি কবুল করো অধমেরি ফরিয়াদ, শাহাদাতের দরজা যেন আমি পাই, সেই কাতারে দিও আগমনে ঠাই, শাহাদাতের দরজা যেন আমি পাই, সেই কাতারে দিও আগমনে ঠাই, দুয়া আমার কবুল করো আমি যে এক নগণ্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছে নাদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য।